মেসালে মগলে দারিন চমনে, মেসালে মগলে দারিন চমনে, চুমোশন মে দিগার দারান জমনে, চুমোশন মে দিগার দারান জমনে, শহীদ বে মজার, শহীদ বে মজার, শহীদ বে মজার, লাহজায়ে দিগার বিমন বামা, কে বে তো চশমে তার দরে, চুনিন মজলুম আরাও জানা, কে দাগে বার জিগার দরে, মেসালে মগলে দারিন চমনে, মেসালে মগলে দারিন চমনে, চুমোশন মে দিগার দারান জমনে, চুমোশন মে দিগার দারান জমনে, শহীদন শাম রুখসানে হায়াতান, শহীদন শাম রুখসানে হায়াতান, কে করে শান বাজোজ আফরোখতান নিস্ত, কে করে শান বাজোজ আফরোখতান নিস্ত, শহীদ বে মজার, শহীদ বে মজার, শহীদ বে মজার, লাহজায়ে দিগার বিমন বামা, কে বে তো চশমে তার দরে, চুনিন মজলুম আরাও জানা, কে দাগে বার জিগার দরে, মেসালে মগলে দারিন চমনে, মেসালে মগলে দারিন চমনে, চুমোশন মে দিগার দারান জমনে, চুমোশন মে দিগার দারান জমনে, মার গম শাম বিন মুদান দুলেকেন, মার গম শাম বিন মুদান দুলেকেন, মানন শামাম কে কাজ দরবাজ মে মন্নিস, মানন শামাম কে কাজ দরবাজ মে মন্নিস, শহীদ বে মজার, শহীদ বে মজার, শহীদ বে মজার, লাহজায়ে দিগার বিমন বামা, কে বে তো চশমে তার দরে, চুনিন মজলুম আরাও জানা, কে দাগে বার জিগার দরে, মেসালে মগলে দারিন চমনে, মেসালে মগলে দারিন চমনে, চুমোশন মে দিগার দারান জমনে, চুমোশন মে দিগার দারান জমনে, মজারে হাশর শহীদ বোস্তানে, মজারে হাশর শহীদ বোস্তানে, মগর ইয়ারব মার গোরো কফনে, মগর ইয়ারব মার গোরো কফনে, শহীদ বে মজার, শহীদ বে মজার, শহীদ বে মজার, লাহজায়ে দিগার বিমন বামা, কে বে তো চশমে তার দরে, چونین مظلوم ارو جانا که داغ بر جگر داریم، مثال ما گل در این چمن نیست، مثال ما گل در این چمن نیست، چو ما شمع دیگر در انجمن نیست، چو ما شمع دیگر در انجمن نیست. شهید به مزار، شهید به مزار، شهید به مزار، لحظه دیگر بمان با ما که به تو چشم تر داریم، چون این مظلوم ارو جانا که داغ بر جگر داریم، مثال ما گل در این چمن نیست، مثال ما گل در این چمن نیست، چو ما شمع دیگر در انجمن نیست، چو ما شمع دیگر در انجمن نیست. شهید به مزار، شهید به مزار، شهید به مزار.